الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الدهر وأنا الدهر أقلب الليل والنهار أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে একই সাথে আন্দোলন ও যুব সংঘের প্রোগ্রাম হওয়াতে সারা দেশ থেকে আমাদের কর্মী ও সাথী ভাইরা এসেছেন, সেই সাথে আমাদের সঙ্গে দুজন বিদেশি মেহমানও আছেন। ইনশাআল্লাহ সালাতের পরে তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। একই সাথে বাংলাদেশের আগামী সোমবারে একটি নষ্ট সংস্কৃতির অনুষ্ঠানও আছে। আমি সবকিছুকে বাদ দিয়ে ওদিকে যাচ্ছি যে একটা দেশকে ধ্বংস করার জন্য যে সাম্রাজ্যবাদী চক্রান্ত থাকে, সেদিকে জনগণকে হুঁশিয়ার করাটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক বলছেন ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কমার। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো রাত্রি এবং দিন এবং সূর্য এবং চন্দ্র। তিনি বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সিজদা করো না সূর্যের, সিজদা করো না চাঁদের। ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, মানে সিজদা করো আল্লাহর জন্য যিনি ওই সবকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র তাকেই ইবাদত করে থাকো। সূরা হামিম সাজদা 37 নম্বর আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে কুদসি বলেছেন, সেখানে আল্লাহ বলছেন লা তাসুবুদ দাহর ওয়া আনাদ দাহর, তোমরা কালকে গালি দিও না, আমি নিজেই কালের সৃষ্টিকর্তা। উকল্লিবুল্লাইল ওয়ান নাহার, আমি রাত্রি এবং দিনকে আবর্তন বিবর্তন করে থাকি যেভাবে আমি ইচ্ছা করি। ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে বড় কষ্ট দেয়। আল্লাহ পাকের এই হাদিসে কোরআনের আয়াত এবং হাদিসে কুদসি দুটিকে সামনে রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। সংস্কৃতি পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের। সংস্কৃতির মূল বিষয়টি হল ভিতরকার, অন্তরের অনুশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত রূপকে সংস্কৃতি বলা হয়। তৌহিদ, আখেরাত ও রেসালাতের ভিত্তিতে যে বিশ্বাস মানুষের মধ্যে গড়ে ওঠে সেটাকে বলা হয় ইসলামী সংস্কৃতি। শিরক ও বিদআতের ভিত্তিতে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে বলে অন ইসলামী সংস্কৃতি বা নষ্ট সংস্কৃতি। এই সংস্কৃতি বাংলাদেশে স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। যদি তৎকালীন অবিভক্ত বাংলাদেশের এই পূর্ব অংশ ইসলামী আকীদা ও বিশ্বাসের অনুসারী না হইত তাহলে এই অংশের মানুষ মুসলমান হিসেবে পরিচিত হতেন না এবং তাদের জন্য অবিভক্ত ব্রিটিশ ভারতের এবং পরবর্তীতে অবিভক্ত বঙ্গদেশের পৃথক একটি অংশে স্বাধীন রাষ্ট্রের দাবি উঠত না। যখন তারা তাদের আকীদা অবিশ্বাসের বিরুদ্ধে সরকারি নির্যাতন এবং সরকারি চূড়ান্তভাবে আগ্রাসন লক্ষ্য করেছে তখনই মুসলিম নেতারা এর বিরুদ্ধে গর্জে উঠেছেন। 1906 সালে সর্বপ্রথম এর বিরুদ্ধে যে রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে তার নাম ছিল মুসলিম লীগ। আজকে আমরা 2014 সালে কথা বলছি, 100 বছর আগের সেই ইতিহাস আমাদের ভুলে যাওয়ারই কথা। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে সেদিন যে রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল সে ছিল সর্বভারতীয় মুসলিমদের স্বার্থ রক্ষার সংগঠন। পরবর্তীতে বহুদিন পরে, ধরুন প্রায় 41 বছর পরে, সংগ্রামের পরে 1947 সালে এই সংস্কৃতির ভিত্তিতে দেশ বিভক্ত হয়ে যায়। হিন্দুস্তান আর পাকিস্তান নামে পাকিস্তানে মুসলিম সংস্কৃতির লালন পালন ও বিকাশ সাধনের স্বাধীনতার জন্য পৃথক দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। আর ওদিকে হিন্দুস্তানে হিন্দু সংস্কৃতি তাদের আকীদা বিশ্বাসকে লালন পালনের জন্য পৃথক রাষ্ট্রীয় সত্তা হিসেবে গড়ে ওঠে। পরবর্তীতে পাকিস্তান এবং আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে রাজনৈতিক স্বার্থের হানাহানিতে দুটি ইসলামী দেশ বিভক্ত হয়ে যায়। কিন্তু সেদিন যে সাংস্কৃতিক কারণে পূর্ব পাকিস্তান পৃথক রাষ্ট্রীয় রূপ ধারণ করেছিল আজও ঠিক সেই একই কারণে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রীয় সত্তা হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের মুসলমানেরা বাংলা ভাষায় কথা বলে, আসামের মুসলমানেরা বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশের মুসলমানরাও বাংলা ভাষায় কথা বলে। কিন্তু আসাম এবং পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতীয় ইউনিয়নের প্রদেশ হওয়ার কারণে তাদের মুখ্যমন্ত্রীরা স্বাধীন ভারতের প্রতিনিধি হিসাবে জাতিসংঘে যে কথা বলার অধিকার রাখেন না, কিন্তু বাংলাদেশ ভারতের চেয়ে অনেক ছোট হওয়া সত্ত্বেও একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি স্বাধীন দেশের স্বাধীন প্রধানমন্ত্রী হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে থাকেন। এমনকি এদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘের মিটিংয়ে গিয়েছিলেন, সকলকে চমকে দিয়ে তিনি বাংলা ভাষায় বক্তৃতা করেছিলেন সেখানে, যেটা বলা যেতে পারে একটা অত্যন্ত কৃতিত্বপূর্ণ কর্ম তিনি করেছিলেন যে আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলি, তোমাদের এখানে এসে জোর করে আমাদের ইংরেজি কথা বলার কোনো প্রয়োজন নাই। ঠিক অনুরূপভাবে 1974 সালে যখন লাহোরে OIC অর্থাৎ মুসলিম সংগঠনের আন্তর্জাতিক মুসলিম দেশগুলির যে সংগঠন আছে যাকে বলা হয় OIC, যখন সেখানে সম্মেলন হলো, যদিও তখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দারুণ তিক্ত সম্পর্ক ছিল, কিন্তু ইসলামী আহ্বানে সাড়া দিয়ে শেখ মুজিবুর রহমান ভারতের উপর দিয়ে উড়িয়ে গিয়ে লাহোরে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি মুসলিম সংহতি প্রকাশ করে দুনিয়াকে দেখিয়ে দিলেন আমরা পাকিস্তান থেকে পৃথক হয়ে গেল, আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম পৃথক হয় নাই, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ তিনি একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেখানে গিয়েছিলেন, এজন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। সেই সাংস্কৃতিক পার্থক্য আজও আছে, এটাকে বিনষ্ট করার জন্য আন্তর্জাতিক এবং আধিপত্যবাদী রাষ্ট্রের ষড়যন্ত্র এখানে বিগত দিনেও ছিল, আজকের দিনেও আছে। নানাবিধ সংস্কৃতি বা নানাবিধ তৎপরতার মধ্যে একটা হলো এই পয়লা বৈশাখের অপতৎপরতা। পয়লা বৈশাখকে বলা হচ্ছে আবহমান কাল থেকে বাঙালির সার্বজনীন সংস্কৃতি, এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা কখনোই বাঙালির আবহমান কালের সংস্কৃতি নয়। এই মিথ্যা কথা আমাদের যুবকদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে আহলেদের যুব সংঘের বহু ছেলে এখানে আছো, এই নষ্ট সংস্কৃতির বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে, আমরা নই, আমাদের জীবন শেষ, খালি গাইডলাইন দিয়ে যাচ্ছি। যুগ যুগ ধরে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি একই গ্রামে বসবাস করি, তারা তাদের মতো ঢোল তবলা বাজিয়ে ধর্মীয় অনুষ্ঠান করে, আমরা আমাদের মতো ঈদ উৎসব পালন করি, কোনদিন আপোষে সংঘর্ষ হয় নাই। কিন্তু এখন তাদের ঢোল তবলাকে আমাদের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মুরব্বীরা সবসময় বলতেন মুসলমানদের মেলায় যেতে নেই, মেলা করে হিন্দুরা। আমাদের সাতক্ষীরা গুড়পুকুরে বাজার হতো, সেখানে দা খুন্তি কোদাল ইত্যাদি বিক্রি হতো, প্রয়োজনের তাগিদে কোনো কোনো মুরব্বী কখনো সে বাজারে গেলেও গোপনে যেতেন, বাড়ি এসে বলতেন না যে আমি মেলায় গিয়েছিলাম। কিন্তু কোন ছেলের সাহস হতো না মেলায় যেতে, যেটা হিন্দুদের মেলা। হিন্দুরাও ঠিক তেমনি কখনোই মুসলমানদের বাড়িতে ঈদের সময় এসে খাওয়া দাওয়ার জন্য ডিস্টার্ব করতো না, ওরা বুঝত এটা মুসলমানদের ঈদ উৎসব। উভয় সংস্কৃতির পার্থক্যকে উভয়ে স্বীকার করে নিয়ে শান্তির সঙ্গে সহাবস্থান করত। পরবর্তীকালে আজকের দিনে আসি, আজকের বাংলাদেশের উপরে কয়েক ধরনের সংস্কৃতির নামে কয়েক ধরনের শির্ক বেদাত চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথম বলি ধর্মীয় ক্ষেত্রে নষ্ট সংস্কৃতির আগ্রাসন, এর জন্য দায়ী হল মৌলভী সাহেবরা। জন্মদিন শুভ দিন ইত্যাদি চালু করা হয়েছে, শুভ কাজের শুরুতে মিলাদ দিয়ে আমরা শুরু করি, দোকান চালু হবে মিলাদ দিয়ে দোকান চালু হবে, নতুন বাড়ি করেছেন মিলাদ দিয়ে বাড়িতে উঠবেন। এই মিলাদ কি হিন্দুরা পড়ে? আপনাকে জীবনেও ডাকবে না, মিলাদ খোর মৌলভী সাহেবরা এইসব কাজ করে বেড়ায়। এটা হল ইসলামের নামে নষ্ট সংস্কৃতির অন্যতম প্রধান উদাহরণ। ঠিক অনুরূপ ভাবে কেউ মরে গেলে সেখানে মিলাদ কুলখানি চেহলাম আছে না, এগুলো এই সংস্কৃতিগুলো লোকেরা মনে করে ইসলামী সংস্কৃতি, এটা আদৌ ইসলাম সংস্কৃতি নয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্কই নাই। জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী প্রথম শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস। আগে দেখতাম দুই দিন হইতো, এখন 7 তারিখ সব আমরা বইতে বের করে দিয়েছি, সমস্যা পড়ে গেছে। দুটোকে একসঙ্গে একই দিনে জন্ম ওফাত দিবস পালন করে, মানুষ কি একই দিনে মরে আর বাঁচে? একই দিনে দুই অনুষ্ঠান করে, তবু করতে হবে, নাহলে জিলেপি ফসকে যাবে। দুর্ভাগ্য এই সমস্ত আলম সমাজের যারা ধর্মের নামে এগুলো চালু করেছে, লোকেরা মনে করে এগুলো করলে আমরা বহু নেকি পাবো। একটা ঘটনা পত্রিকা দেখেছিলাম, রংপুরে আমাদের এক ভাই নেকি হাসিলের জন্য মিলাদ অনুষ্ঠানে একাই 20 মন জিলাপি দান করেছে। আমাদের এত বড় অনুষ্ঠান হচ্ছে, যেমন মনে চাচ্ছিল যে ওই লোকটা বেঁচে থাকতে বলতো, বাবা আমাদের বিশাল আলম আলম আসবে, তুই 40 মন জিলাপি দিয়ে এখানে। ও জীবনেও দেবে না, যদি মিলাদ নাম দেয় তাহলে দেবে, এমনি চাইলে 40টা জিলাপিও দেবে না। বিশ্বাস এমন করে নষ্ট করে দিয়েছে আলমরা, ধরে নিয়েছে এই অনুষ্ঠান পালন করলে বহু নেকি হবে, অথচ এটা সম্পূর্ণরূপে বেদাত। এই অনুষ্ঠান করলে টোটালি সে গুনাহগার হবে, পাপই হবে, সে পাপের কোনো সীমা পরিসীমা নাই। কারণ সে মানুষ খুন করলে যে পাপ হয়, সে মনে করে আমি খুনি অপরাধ করেছি, আল্লাহর কাছে তওবা করে। কিন্তু যে বেদাত করে, সে মনে করে আমি নেকির কাজ করছি। তাই সন্ত্রাসী গুন্ডা হেদায়ত হলো, বেদাতি কখনো হেদায়ত হয় না। জোরে কথা বলবেন, মসজিদ আপনাদের জানানোর জন্য, আপনাদের মানে ব্রেনে ঢুকে দেওয়ার জন্য বাধ্য কথা এভাবে বলতে হচ্ছে আমার। দুই নম্বর, অর্থনৈতিক সংস্কৃতি, আল্লাহ পাক জমিনে ফসল দিয়েছেন, আপনি শুরু করলেন অগ্রহণ মাসে নবান্ন উৎসব, পলান্ন উৎসব, এগুলো হচ্ছে অর্থনৈতিক সংস্কৃতি। বৃষ্টি হচ্ছে না, সেলিবিল লাগিয়ে দিলেন তোরা কাদামাক, কাদামেকে উলট পালট হয়ে উল্টাপাল্টা করা শুরু করে দিল, ব্যাংক ধরিয়ে এনে ব্যাংকে বিয়ে দিল, ব্যাংক পেশাব করে বেশি, ভয়ে পেশাব করে ব্যাংকে, ওকে আনন্দে পেশাব করে, ব্যাংকের পেশাবের সঙ্গে বৃষ্টির তুলনা করছে ওরা, ব্যাংক পেশাব করলে বৃষ্টি হবে। কারা করে এই আস্তা করলে ওলারই করে, মুসলমানরাই করে এগুলা। এটা হচ্ছে অর্থনৈতিক সংস্কৃতি। এবার আসুন রাজনৈতিক সংস্কৃতি। নেতা মরে গেছে, নেতার জন্মবার্ষিকী পালন করুক, মরার পরেও জন্মবার্ষিকী চলছে বাংলাদেশ, এতবার মৃত্যুবার্ষিকী, তাহলে এক নেতার দুই বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী, অমুক দিন প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠা বার্ষিকী, এমনি করে হরেক রকম বার্ষিকী চলছে রাজনীতির নামে। শুধু তাই নয়, নেতার কবরকে লক্ষ্য করে সেখানে সব সময় অনুষ্ঠান হতেই আছে। একজন ভাই ইলেকশনে পাশ করেছেন, দৌড়ে নেতার কবরে যে ফুল দেওয়া শুরু করলেন মাজারে। আমাদের রাজশাহীর মেয়র বাবা, যেজন মেয়র হলো, আনন্দের সঙ্গে যাচ্ছিলেন নেতার কবরে, পুঠিয়ে গিয়ে অ্যাক্সিডেন্টে পড়িয়া মারা যায়নি, ফিরে আসছে। আমার সাথে দেখালে বললাম, আল্লাহ ভালোই করেছে, আপনি আহলেতের বাচ্চা যাচ্ছিলেন এই কাম করার জন্য, আল্লাহ আপনাকে ফিরে নিয়ে আসছে, বেঁচে গেছেন আপনি। এই যে কারবারগুলো চলছে সব রাজনৈতিক সংস্কৃতি, এগুলা উনি মনে করেন যদি আমি না যাই তাহলে আমার নেতা বা নেত্রীরা নাখোশ হবে। বরং পৃথিবীর ইতিহাসে যা কারণ ঘটেনি, বাংলাদেশের ইতিহাসে তাও ঘটেছে। নেতার কবর জিয়ারাত করেননি বলে স্বয়ং প্রেসিডেন্টের চাকরি চলে গেছে, খবর জানেন? যারা সংশ্লিষ্ট তারা জানেন সে লোকটা কে, দুজনের দুজনেই বেশি আছে। যিনি চাকরি খেয়েছেন তিনিও বেঁচে আছেন, যিনি চাকরি হারিয়েছেন তিনিও বেঁচে আছেন। অপরাধটা একটাই, তিনি কবরে যান নাই। এটা গেল রাজনৈতিক সংস্কৃতি, কটা বললাম, ধর্ম সংস্কৃতি, অর্থনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। এবার আসেন সামাজিক সংস্কৃতি, বিবাহ বার্ষিকী, কি বলে জন্ম সন্তানের কি করে সুন্নতে খাতনা অনুষ্ঠান, বিয়ে হওয়ার তিন দিন আগের থেকে বাড়িতে ঢোল বাজনা বাজাতেই আছে, শুনছেন না? কাল থেকে মাদ্রাসার পিছনে সবাই বলেছে কোনো কাজ তার কানে ঢোকে না এই কথা। বিয়ের দিন যে কত বাজাবে আল্লাহ ভালো জানে, কেউ শোনে না, কিন্তু ও বাজেই যাচ্ছে। আর আলো আঁধারে ঝিকমিক ঝিকমিক করে লাইট জ্বলছেই সারা দিন, এতে কত হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে, হুঁশ নাই, অথবা পেটে ভাত নাই, লোন করে হলেও তাকে কাজ করতে হবে। তার দৃশ্যতে এটা খুব একটা আনন্দের উপাচার। এগুলো হলো সামাজিক সংস্কৃতি, লোকে কি বলবে, সমাজের লোক কি মনে করবে। আমি এই আর হলো কি জানেন, বর্ষবরণ, বর্ষাবরণ, বসন্তবরণ, চৈত্র সংক্রান্তি, এসব সামাজিক সংস্কৃতি। ওকে ডেকে দেন তো, ওয়ালা গায়ে হেলান দিস, সোজাই বস আব্দুল বারী, সোজাই বস, যেই হেলান দেবেন তাকে ঠেলে দিবেন, মানে ঘুম আসবে। এবার হলো আমদানিকৃত সংস্কৃতি, আমদানি করা, যা বাংলাদেশ লোক জানত না কোনো কালে। ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, 14 ফেব্রুয়ারি, আপনারা জানতেন কেন, কোনো কালে জানতেন? এগুলা ওই দিন গেলে ভালোবাসাই করতে হবে, কি মারির দরকার সয়দানগুলোকে। আর আমার সরকার বাহাদুর করে কি, ওই দিন মেলা পুলিশ দেয়, র্যাব দেয়, যত ওরা যেন গোলমাল না করে ঠেকাস, বরাবর বললে এটা বাতিল, বাতিল বললে হিম্মত সরকারের নাই, ভীরু কাপুরুষ সরকার, সস্তা পুলিশ পেয়ে গেছে, যাও তোমার ঠেকাও। ওরাও যদি ভালোবাসাবাসি করে তাহলে ঠেকাবে কিনা, নারী পুলিশ, পুরুষ পুলিশ আছে না, জিয়ার অংশ নারী পুলিশ বানিয়েছে, কারাগারে ছিলাম 3.5 বছর, পুলিশের মেলা খবর আমি জানি। আমাকে বলছে স্যার কি জ্বালায় পড়ে গেছে নারী পুলিশ নিয়ে, কেন বলে ওদের ঠেকানো যাচ্ছে না, পুরুষ পুলিশগুলো ওদের যে তাকাই থাকে কখন ঘরে আসবে, এরাও তাকাই থাকে ওর খাতির লোটটা কখন আসবে কোন ফাঁকে। আমরা মুরব্বী পুলিশ যারা আছে, বয়স্ক পুলিশ, আমরা ওদেরই গার্ড দেবো না, চোর ধরবো, ডাইরেক্ট কথা আমাদের সাথে। এটা হলো সুন্নত জিয়াই, জিয়ার অংশে সুন্নত চালু করে গেছে। খেলা বুঝছে যে ওবামা ইরাকের নারী সৈন্য পাঠিয়ে এমন নির্যাতিত হচ্ছে ইরাকের নারী সেনারা, যে তারা বলছে পত্রিকা এসে গেছে, টয়লেটে যাওয়ার সময় আমাকে পিস্তল নিয়ে যেতে হয় আমার ইজ্জত রক্ষা করার জন্য। তারা কিন্তু আর্মি, ট্রেন্ড আর্মি, নারী পুরুষের পারস্পরিক কৌম্বিক আকর্ষণকে পিস্তল দিয়ে কোশ্চিন করে ঠেকানো যায় না। হতভাগা এদেশের রাজনীতিকরা এটার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে, জেন্ডার বৈষম্যের ধোকা দিয়ে, লিঙ্গ বৈষম্য, নারী পুরুষ সবাই সমান, বেটা গাধা সমান, তুই বিয়ে করিস কেন, পুরুষ বেটদের সন্তানদের কা, এদের কে বুঝাবে। এটা হলো চাপানো সংস্কৃতি, এদেশে ছিল না এগুলা, ভ্যালেন্টাইন্স ডে চাপানো সংস্কৃতি, আর একটা কি 31st night, ইংরেজি বললাম বাংলা বুঝেন তো, 31শে ডিসেম্বর, 31st night, বছর শেষ হয়ে যাচ্ছে, এখন কান্তি হবে, হায় হায় বছর তুমি চলে যাচ্ছ, হা হা সারাত কান্তি, চোখে নেই পানি, ফেলি গুতি হলেও একটু পানি বের করে রাখবে। এইবার পরদিন হলো কি, নববর্ষের আনন্দ, মারো ফুর্তি সারাদিন, কি করতে হবে ফুর্তি, দুনিয়ার মানুষের গায়ে সব হলুদ মারো, রং মারো, এই শুরু হয়ে যাবে খেলা। আরেকটা হলো ওই কি বলে ওটাকে, জাতিসংঘের দিবস পালন, জাতিসংঘতে বলে দেওয়া হয় সারা বিশ্বে আজকে মাতৃভাষা দিবস হবে, আজকে কি বলে পোলিও খাওয়ানোর দিবস হবে, কত যে দিবস বানিয়েছে, এখন 365 দিন এমনটা দিন ফাঁক নেই যেদিন কোন দিবস নেই। এই দুঃখ খালি আমরা আমাদের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট দুটো বাণী দেয় আর বলে যে সারা দেশব্যাপী এটা দিবস পালন হয়েছে, দেশের লোক খবরই জানে না, খালি রেডিও শুনে টিভিতে আপনারা দেখেন, আমরা ভাই টিভি টিভি দেখি না। এই সংস্কৃতিগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে পড়ছে, জবরদস্তি আমাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটাও একটাও ইসলামী সংস্কৃতি নয়। ইসলামের দিবস পালন মাত্র 7টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আজকে জুমার দিন, এটা সাপ্তাহিক ঈদের দিন। আর আইয়ামে তাশরিকের তিনটা দিন আর হজের দিন হলো, এর বাইরে কোনো দিবস নেই। এর বাইরে যাই আপনার করবেন সবই বেদাতের পর্যায়ভুক্ত হবে, এর মধ্যে ঢোকা যাবে না। এবারে আসুন পহেলা বৈশাখ বিশেষভাবে বলছি, কারণ আগামী সোমবারে আপনার পহেলা বৈশাখ পালন করবেন। এ কোথেকে আসলো? আমরা বলছি এটা আবহমান কালের সার্বজনীন সংস্কৃতি, অর্থাৎ হিন্দু হও মুসলিম হও বাংলার মাটিতে যারাই বসবাস করো প্রত্যেকেরই এটি সংস্কৃতি। এটা ডাহা মিথ্যা কথা শেখাচ্ছে আমাদের তথাকথিত খুতকুড়ো খেকো বুদ্ধিজীবীর দল। আমাদেরও বয়স কম হয় নাই, আমরা যুগ যুগ ধরে বাংলাদেশের বাসিন্দা, কখনোই দেখি না ছোটবেলায় পয়লা বৈশাখের কোন রকম খেলাধুলা উৎসব করার বিষয়। অত আপনি ঢাকা বসে বলে দেবেন তাতে হবে? আপনার বয়স কত হয়েছে? আপনি কোন দেশের নাগরিক? আপনি এ দেশের নাগরিক হতে পারে, কিন্তু আপনার মগজ বিক্রি হয়েছে অন্য দেশে। এগুলো কিছুই হয় না, সব বানোয়াট। বাংলাদেশে তিনটা নববর্ষ পালন হয়, পহেলা জানুয়ারি, পহেলা কি বলে বৈশাখ, আর পহেলা মহরম হিজরি নববর্ষ। এই তিনটার মধ্যে এদেশে চালু হলো সবসময় চালু হচ্ছে পহেলা জানুয়ারি, অর্থাৎ হিজরি খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় বর্ষটাই এদেশে চালু। যদি আপনার জিজ্ঞেস করি আজকে চৈত্র মাসের কত, মুসলিমদের মধ্যে একজনও বলতে পারবেন কিনা সন্দেহ। যদি বলে আজকে তারিখ কত, সঙ্গে সঙ্গে বলে দেবে আজকে 11 এপ্রিল। 11 এপ্রিলটা সবাই জানেন, কি চৈত্র মাসের কত তারিখে আজকে কেউ বলতে পারবেন না। আমরা কিন্তু চৈত্র মাস ওয়ালা লোক, মানে আমরা বাঙালি, তাহলে এটা আমাদের কাছে এখন পর্যন্ত গ্রহণযোগ্যতা পায় নাই। চলছে সম্পূর্ণরূপে ইংরেজি নববর্ষের উপরে ভিত্তি করে, এমনকি যে গান আমরা গাই 21 ফেব্রুয়ারি, আসলে ওটা হওয়া উচিত ছিল 8ই ফাল্গুন, তাই না? 8ই ফাল্গুন নামে গান হয়নি, গান হয়েছে 21 ফেব্রুয়ারি নামে, তো সেখানেও ইংরেজি ঢুকে পড়ে আসে। তাহলে বাংলা বাঙালি বাঙালিকে লাফালি করা কি দরকার? এবারে আপনারা দেখেছেন পত্রিকায় আমাদের ছেলেরা ক্লাস ফাইভে যারা GPA 5 পেয়ে সুনাম অর্জন করেছে সারা বাংলাদেশে, তাদের মধ্যে 70-75 জন বাংলা জানে না, বাংলা লিখতে জানে না। ইন্নালে পড়লেন না যে মানুষ মরলে যেমন ইন্নালে পড়তে হয়, এই দুঃসঙ্গ শুনলে অবশ্যই আপনার সচেতন নাগরিক হিসাবে ইন্নালে অন্যালে রজন পড়া দরকার। যে কষ্ট করে ছেলে মানুষ করছেন, ক্লাস ফাইভ পাস করে গেল, GPA 5 পেল, অথচ বাংলা লিখতে জানে না, কি শিখছে দেশে? এটাও একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এদেশের, যাতে এদেশের প্রতিভাগুলো মেধাগুলো ধ্বংস হয়ে যায়। এমন সিলেবাস করে দিয়েছে, এমন শিক্ষক ঢুকিয়ে দিয়েছে, এমন দলবাজি কারবার চলছে, যাতে আপনার সন্তান লিখতে না জানে। কারণ লেখা লাগবে না, সব কম্পিউটার টিপলি হবে, আর লেখা টেখা লাগবে না, লেখা আউট হয়ে গেছে। অথচ আমরা ছোটবেলায় যখন লেখাপড়া শিখেছি, তিনটা বানানে একটা নম্বর কাটা যেত, হাতের লেখা খারাপ হলে লেখা বাতিল হতো। আমাদের সাতক্ষীরার মেয়র আমাকে পাশে বসে বলছেন, আপনি আমার ওস্তাদের ছেলে, আপনি আমার সবচেয়ে শ্রদ্ধাস্পদ ব্যক্তি। আমার আব্বা আপনার ওস্তাদ ছিলেন নাকি? তাহলে হ্যাঁ, কেমন ছিলেন শুনবেন? স্টেজে বসে বলছেন উনি, ওনার বয়স এত দিব্যে 78 বছর হয়ে গেছে, বলছেন উনি যে আপনার আব্বা যখন ক্লাসে আসতেন আমার লেখা আগে দেখতেন সবার, একদিন আমার লেখাটা খারাপ হয়েছে, হ্যাঁ আশরাফুল আগামীকাল তুমি লেখা নিয়ে আসবে, যদি লেখা ঠিকঠাক না হয় 2 আঙুলের ফাঁকে উৎপ্রাংশে ঢুকিয়ে দিয়ে মটকের আঙুল ভেঙে দেবো। এই ভয়ে সারা দিন রাত আমি খেটে খেটে আঙুল লেখা ভালো করে পরদিন ক্লাসে গেছি, লেখা এত ভালো হয়েছে আমাকে কাছে ডেকে আদর, হ্যাঁ বাবা ঠিক আছে সুন্দর, আগামীতে এরকম সুন্দর হয়। আর আমি সেই আশটা বলে আজকে মেয়র হয়েছি, কিন্তু ওই ছোটবেলার ওই শিক্ষকের কথা জীবনে কোনো ভুলতে পারি না। কোথায় আজকে শিক্ষক? ক্লাসে আসলো, হোমওয়ার্কে কি সব বলে চলে গেল, হ্যাঁ আপনি বিসমিল্লাহ বলে ক্লাসে ঢুকবেন না, আপনাকে জাতীয় সঙ্গীত গিয়ে ক্লাসে ঢুকতে হবে। এটাও হলো একটা রাষ্ট্রীয় সংস্কৃতি, চাপানো সংস্কৃতি, এটা বাংলাদেশে ছিল না। ছেলে বুঝুক আর না বুঝুক, তাকে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ক্লাসে ঢোকার সুযোগ নাই, সে ওখানে পড়ে গান গাইবে। এই ধরনের সংস্কৃতির আগ্রাসন চলছে আমাদের দেশে। পহেলা বৈশাখ কবে কিভাবে আসলো? 1556 খ্রিস্টাব্দের 14 এপ্রিল পহেলা বৈশাখ ফসলি সন হিসাবে সম্রাট আকবর এদিন থেকে নববর্ষ শুরু করলেন, যে মানুষ নতুন ফসল তুলবে, আনন্দ করবে এবং আমাকে তারা খাজনা দিবে। সেই সময় হালখাতা বোঝেন আপনারা, হালখাতা হতো, ব্যবসায়ীরা ওইদিন প্রথম বছরের শুরুতে খাতা খুলতেন। হালখাতা শব্দটা এখনো চালু আছে, কিন্তু এখন আর পয়লা বৈশাখ হালখাতা করে না, ওই মাঝখানে গিয়ে সব করে। হাল মানে নগদ, খাতা মানে খাতা। পয়লা আজকে পয়লা বছর শুরু হচ্ছে, হাল মানে আজকে থেকে আমি শুরু করলাম, আগামী মানে বছর পর্যন্ত এক বছর এই খাতাটা চলবে। এটা ফসলি মৌসুম হিসেবে সম্রাট আকবর শুরু করেছিলেন 963 হিজরিতে। এই বিষয়টিকে পরবর্তীকালে সম্রাট আকবর তো চলে গেলেন, মোগল সাম্রাজ্য শেষ হয়ে গেল, ব্রিটিশ সাম্রাজ্য এসে গেল। 1947 সালে আগ পর্যন্ত এদেশে ছিল শকাব্দ। এই শকাব্দের চৈত্র মাসের অর্থাৎ দ্বিতীয় বর্ষের নাম ছিল বৈশাখ, প্রথম বর্ষের নাম ছিল চৈত্র। সম্রাট আকবর যে কাজটি করলেন সেটা পয়লা বৈশাখ পড়ে গেল ওনার নববর্ষ। 1947 আগ পর্যন্ত পশ্চিমবঙ্গে এইভাবে চলত, কিন্তু 47 পরে যখন পূর্ব পাকিস্তানে পহেলা বৈশাখ থেকে বর্ষ গণনা শুরু হয়ে গেল, তখন পশ্চিমবঙ্গের ভাইরা দেখলেন তাই তো আমাদের সঙ্গে তো মিলল না, আমাদের হলো বছরের প্রথম মাস হলো চৈত্র, আর পূর্ববঙ্গ পাকিস্তানে বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ। তাহলে আমি কি করতে হবে, এ বাংলা ও বাংলার সঙ্গে মিল রাখার জন্য আমাদের একদিন পরে ওনারা নববর্ষ শুরু করলেন, কারণ শকাব্দের চৈত্র মাসের 31 তারিখের পরের দিন তো পয়লা বৈশাখ হবে। তো 31 দিন হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিন, কারণ 1963 ডক্টর শহীদুল্লাহর মাধ্যমে 17 ফেব্রুয়ারিতে যে নতুন পঞ্জিকা শুরু হলো সেখানে উনি করে গেলেন বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 31 দিন, আর আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত 30 দিন। তাহলে পশ্চিমবঙ্গের চৈত্র মাস 31 দিনে, বাংলাদেশের চৈত্র মাস 30 দিনে হচ্ছে, তাই না? তা 30 আর 31 একদিন কম বেশি হয়ে যাচ্ছে। সে কারণে ওরা পয়লা বৈশাখ পালন করছেন আমাদের হিসাবে দ্বিতীয় বৈশাখে। আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ষ বরণে বর্ষ মানে শুরুতে মিল নাই। এখন তারা এপার বাংলা ওপার বাংলা নিয়ে পাগল হয়ে যাচ্ছেন, তারা এখন কি জবাব দিবেন? এর অর্থনৈতিক রাজনৈতিক ক্ষতি তো গেল, সাংস্কৃতিক ক্ষতি গেল, অর্থনৈতিক মারাত্মক ক্ষতি হচ্ছে। এই সমস্ত রাগ গিয়ে পড়েছে ইলিশের উপরে, আসলে রাগ না, জীব, এত লম্বা জীব আমাদের। ইলিশ মাছ ধ্বংস করার একটা মহোৎসব হয় পহেলা বৈশাখে, অথচ আমাদের সদস্যের গভর্নমেন্ট ইলিশের প্রতি দয়া করে জাটকা সংরক্ষণ মৌসুম হিসাবে 15 মে পর্যন্ত ইলিশ মাছ মারা নিষিদ্ধ করেছেন, 3 মাস, তার আগে থেকে 3 মাস। কে শোনে কার কথা? সরকারের মন্ত্রী নিজে এসে ইলিশ মাছ উদ্বোধন করে ঢাকায় বসে। কয়েক বছর আগের স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিলেন মহিলা, তিনি নিজে এটা ইলিশ খেয়ে শুরু করেছেন বর্ষবরণ। ইলিশ মাছের দাম এত বাড়ে, 1000 টাকা দিয়েও 1 কেজি ইলিশ মাছ পাওয়া যায় না। আর পান্তা যে হুজুররা, হুজুর বলা ঠিক হবে নাকি, শোষকরা যার জীবনে পান্তা শেখি থাকে না, ওই দিন পচা পান্তা হলেও খায়। আমি হলাম বাঙালি, আবহমান কালের সার্বজনীন সংস্কৃতির আমি একজন বড় দিকপাল হিসেবে, আমি যদি ইলিশ পান্তা না খাই তাহলে আমরা বাংলার মানুষ কেমন করে খাবে? আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম, রমনা গ্রিনে কত যে পান্তা ওই দিন খাবে, আসলে খাবে না, কিন্তু খালি হাত দিয়ে সবে একটা চাকরি চলে যাবে, খেয়ে মরবে না কেউ, পাগলের দল পরোটা খাইগু দল, ওরা এসব খায়। ইলিশেটের ছবে, পান্থারটির ছবে, ছবিটা উঠে গেল, পালালে এবার। বাবা ইলিশ মাছ নিরীহ জীবগুলো মেরিত লাভটা কি, ক্ষতি কি জানেন? যারা এটা চালু করেছে তারা জানে এর মাধ্যমে বাংলাদেশের জিডিপির 1% আসে। এইটা যদি ধ্বংস করে দেওয়া যায় জাটকা, আজকে ছোট্ট জাটকা যার ওজন হচ্ছে ধরুন আধা পোয়া, এইটা যদি আর এক মাস পরে তোলা হয় এই ইলিশটার দাম হবে 1 কেজি, বড় হবে, এই 1 কেজি ইলিশের দাম হবে নিঃসন্দেহে 500 টাকা নিচে ধর হবে না। রাষ্ট্রে একটা ছোট্ট জাটটা যদি মেরে দিই এদেশে ইলিশের বংশ ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা যারা এটু করাচ্ছি, দুদিন পরে এই বাংলাদেশ এই নেতারা আমাদের কাছে লোন চাইবে, ঋণ চাইবে, আর আমরা ঋণ দেবো, সুদের বিনিময়ে ব্যবসা করব। ওরা দুদিন পরে এসে আমার কাছে পায়নত হবে। উদ্দেশ্য আপনার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। যারা রাজনীতি করো, যে দূরদর্শিতা না থাকে রাজনীতি বাতিল করে দাও, বাধ্য হবো আমরা। তোমাদের রাজনীতি করার দরকার নেই, তোমাদের মধ্যে বিয়াদব গুলাকে কিসের রাজনৈতিক, যারা এটা বুঝে না যে নিজের দেশের ক্ষতি কোথায় হচ্ছে। কিন্তু রাজনীতিরা এইগুলো করাচ্ছে, ইলিশের উপরে হামলা, খবরদার। এই দিন কোন ইমানদার মুসলমান একটা ইলিশ মাছ যেন না কেনে, মনে থাকে যেন বলে দিচ্ছি, যেন সর্বরাধের দিন বেদাতিদের বেদাতের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লোকের বাড়িতে মানুষ খাবে হালুয়া পোলাওয়া বিরিয়ানি, আমার ছেলে কি মনে করবে? তা আপনারা অনেক সময় মুরগি কেনেন, বিরিয়ানি করেন, আপনারা সর্বরাধের বিরোধী, কিন্তু এরপরেও আপনারা এই দিন ভালো ভালো খানা খান। কেন? যুক্তি হলো অন্যের বাড়িতে হবে, ছেলেটা কি মনে করবে? তাই বলেন না, এই মহব্বতকে কোরবানি দিতে হবে। অন্যের লোক বেদাত করবে, ছেলেকে বুঝাবেন বাবা ওটা বেদাতি খানা, ওর পায়খানা চাইতে খারাপ, ওটা খেতে নাই। বেদাতি জিলাপি পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে কুত্তাকে খাওয়াবেন তাও ভালো, কিন্তু বেদাতি জিলাপি কখনই মানুষ খাবে না, মুসলমান খাবে না। মিলাদের জিলাপি, কুলখানের জিলাপি, চেহলামের খানা পেনা, বিরিয়ানি সবগুলোকে ফেলে দেবেন, অথবা যে দিল তাকে বিদায় বাবা একটু নিয়ে চলে যাও, এগুলো আমরা খাই না। এই মেজাজ যতদিন তৈরি না হবে ততদিন পর্যন্ত আপনাকে সাংস্কৃতিক গোলামি বরণ করে থাকতে হবে। আর সাংস্কৃতিক স্বাধীনতা ব্যতীত কোশ্চেন গেল, রাজনৈতিক স্বাধীনতা টিকে থাকতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে ইসলামী সংস্কৃতির ভিত্তিতে। কোন বাবা বা দাদার দয়া জান্নাতের বাংলাদেশ জন্ম হয় নাই, এদেশের ইমানদার মানুষের ইমানি চেতনার ফসল, বাস্তব ফসল হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ। লক্ষ লক্ষ মুসলমানের জীবন গেছে এই হিংস্র হিন্দু নেতাদের তরবারি আঘাতে। 1947 সালে কলকাতা রাউটের ইতিহাস যারা জানেন তাদেরকে নতুন করে বলতে হবে না। আমার আব্বা নিজে সে রাউটের শিকার বলি, আমি ঘরে বসে ভুক্তভোগী কিভাবে মুসলমানদের কচু কাটা করেছে, এখন পর্যন্ত করে যাচ্ছে, উত্তরপ্রদেশের মুজাফফরনগর, গুজরাটের আহমেদাবাদ, আজও পর্যন্ত প্রমাণ। হতভাগা মুসলমানরা সব ধুলে ভুলে যায়, সবার আগে নিজের চেতনা নিজের সংস্কৃতি রক্ষা করুন। বাংলাদেশের সংস্কৃতি হল ইসলামী সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি আর ইসলামী সংস্কৃতি এক নয়। আমরা অবশ্যই সকলের সংস্কৃতিকে সম্মান করব, কিন্তু কোন অবস্থাতেই ইসলামী সংস্কৃতিকে অন্য সংস্কৃতির কাছে বিসর্জন দেব না। মনে থাকবে তো? আল্লাহর নির্দেশ, আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামস ওয়াল কামার, আল্লাহ যে তোমাদের সৃষ্টিকর্তা তার অন্যতম নিদর্শন হচ্ছে রাত্রি এবং দিন এবং সূর্য এবং চন্দ্র। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কামার, তোমরা সূর্য বা চন্দ্রের সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, তোমরা সিজদা করো আল্লাহর জন্য যিনি এসবকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে তার ইবাদত করে থাকো। আমরা বছরের প্রথম দিনকে, বছরের শেষ দিনকে বিশেষভাবে পূজা করি না, কারণ বছরের সৃষ্টিকর্তা আল্লাহ, দিবসের সৃষ্টিকর্তা আল্লাহ, রাত্রির সৃষ্টিকর্তা আল্লাহ। রাত্রি 12:01 দিন শুরু হয়, এটা হলো খ্রিস্টানি সংস্কৃতি। আমাদের কাছে দিন শুরু হয় সূর্য ডুবে যাওয়ার পর থেকে, নতুন দিন শুরু হয়ে যায় সকালবেলা যখন ওঠে, নতুন দিনের সূচনা হয়। সূর্য ডুবে গেল দিন শেষ, পরের দিন শুরু হয়ে গেল ফজরের পর থেকে দিনের সূর্যের আগমন ঘটলো। এই সূর্য নিজের ইচ্ছায় চলে না, বখশের হাদিস পড়ে দেখুন, সূর্য প্রতিদিন গিয়ে আল্লাহর আরশের নিচে সেজদা করে, আল্লাহর অনুমতি চায় আগামী দিনে আমি কি উঠবো না চলতেই থাকবো, আল্লাহ হুকুম দেন হ্যাঁ তুমি চলতেই থাকো, আবার এসে দিনের শেষে আল্লাহর আরশে নিজে সেজদা করে আল্লাহর হুকুম পেয়ে তবে সূর্য আবার চলে। অতএব সূর্য এবং চন্দ্রের নিজস্ব কোনো ক্ষমতা নাই, অর্থাৎ দিন এবং রাত্রের দিনের সৃষ্টিকর্তা আমরা তার ইবাদত করি, কোন দিনের বা রাত্রির ইবাদত করি না। এটাই হলো তাওহীদ, এটাই হলো আল্লাহর প্রতি বিশ্বাসের নমুনা। মুসলমান হওয়ার পরও আমরা কোন দিবসকে, কোন রাত্রিকে, কোন সময়কে আমরা শুভ দিন, অশুভ দিন ইত্যাদি বলে গালি দেব না। সকল দিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, আমরা আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তার ইবাদত করার তৌফিক দান করুন এবং যাবতীয় নষ্ট সংস্কৃতি থেকে মুক্ত হয়ে তৌহিদি সংস্কৃতির অনুসারে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।